মাঝে আমি ছবি তোমার এঁকেছিলাম, ও হৃদয় রে মাঝে আমি ছবি তোমার এঁকেছিলাম, ইন্দ্রধনুর সাতি রঙে স্বপ্ন রঙিন করেছিলাম, ও তোমারই দু চোখে নিজেকে খুঁজে পেলাম, যৌবনের সাগরেতে মুক্ত আমি খুঁজেছিলাম, যৌবনের সাগরেতে মুক্ত আমি খুঁজেছিলাম, আগুনেরই আকাশেতে হংস মিথুন হয়েছিলাম হয়েছিলাম, ও ফাগুনেরই আকাশেতে হংস মিথুন হয়েছিলাম, অল্প কিছু গল্প নিয়ে স্বপ্ন আমি দেখেছিলাম।